মাওলানা হলাম, তাফসীর পড়ে যারা মাওলানা হলাম, কোরআন পড়ে যারা হাফেজ হলাম, তারা নামাজ রোজা হজ যাকাত ফুঁক দিয়া তসবি পড়া সবই শিখাচ্ছে, কিন্তু মুসলমান আজকে শিক্ষার অভিযান চলে না কেন? ইকরা পড়ো কথাটা বলে না কেন? আজ যদি আমরা এই শিক্ষার অভিযান চালাতে পারতাম, বর্তমান গভর্নমেন্ট কেন, ভারতের কোন সরকারকে আর সর্বশিক্ষার অভিযান চালাতে হতো না? আমরা ওইখানেই পিছি, ওই জায়গায় নিজেকে মূল্যায়ন করতে আমরা পারিনি। আমাদের সামনে যখন কোনো মানুষ এসে বলে যে জানেন আজকে পৃথিবী কি করে সৃষ্টি হয়েছে, বিজ্ঞান তার রহস্য উদ্ঘাটন করেছে, বলে বলিস কি রে, বলে হ্যাঁ কিরকম, বলছি জানেন আজকে বিজ্ঞান বলছে কিনা পৃথিবী আলো দ্বারা সৃষ্টি হয়েছে, আমরা কি বলি, তুই তোর বিজ্ঞান নিয়ে পড়ে থাক, আমরা আল্লাহ রসুল নিয়ে আছি, আপনি কেন এড়িয়ে চলে গেলেন, আপনি তাকে কেন ঘুরিয়ে বুঝিয়ে দিলেন না, এ ভাই তোর বিজ্ঞান আগিয়ে গেছে, না না তোর বিজ্ঞান পৃথিবী সৃষ্টির রহস্য বলে দিয়েছে, এটা মানতে পারি না, একটু আয় আমায় বুঝিয়ে দে, বলে আই থিংক অফ ইলেকট্রন এন্ড সেকেন্ড থিংক অফ প্রোটন, একটি ইলেকট্রন দ্বিতীয়টি প্রোটন, একটা ঋণাত্মক দ্বিতীয়টি ধনাত্মক, এই দুটির সংমিশ্রণে একটা আলো বার হয়েছিল, ওই আলো দ্বারা এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে, বুঝতে পারছেন, একটু অন্য দৃষ্টিতে আমি ওয়াজ করি, বুঝলেন, এই আলো দ্বারা পৃথিবী সৃষ্টি হয়েছে, কে বলেছে, বিজ্ঞান বলেছে, ভাই কতদিন আগে বলেছে, আরে বাচ্চাগুলোকে একটু তুলে দিন না, মুরব্বী বড় ভাইয়েরা একটু বসতে পারে, আমাকে দাঁড়িয়ে আছে, বাবু উঠে বসো, শোনা এক সাইডে চলে যাও, যাও উঠে পড়ো, আসুন ভিতরে জায়গা আছে, এবারে একে একে আগে আসুন, অনেকে আসতে পারছে না, বাবু তোর একটু উঠে পড়, বাপ বাবু একটু আগে আগে আসুন, আপনারা একটু আগে আসুন, বাচ্চাদেরকে পিছনে দিয়ে দিও, এখন যে তোরা একটু পেছনের দিকে চলে যাব, হ্যাঁ বড়রা একটু আগে আসুন, এবারে পিছন থেকে একটু আগে আসুন, মুহাম্মদ ওয়ালা আলি বিজ্ঞান ভিত্তিক কথাবার্তা আমাদের সামনে এসে বলে যে জানেন এই পৃথিবী কি দ্বারা, এই পৃথিবী একটি আসৃষ্টি হয়েছে, কি একটা ঋণাত্মক দ্বিতীয়টি ধনাত্মক, এই দুটির সংমিশ্রণে একটা আলো বার হয়েছিল, ওই আলো দ্বারা এই পৃথিবী সৃষ্টি হয়েছে, হ্যাঁ বলছো কি, বলে হ্যাঁ, আমরা তাকে বলি যে তুই তোর বিজ্ঞান নিয়ে থাক, আমি আমার আল্লাহ রাসূল নিয়ে থাকি, আপনি তাকে ঘুরিয়ে বুঝিয়ে দিন মুসলমান, আপনি তখন হার মেনে যাচ্ছেন, ওকে আপনি বুঝিয়ে দিন এই মুসলমান শুনে নাও, তুমি বিজ্ঞান নিয়ে রিসার্চ করছো বলে তুমি আজ বলছো এ পৃথিবী সৃষ্টি হয়েছে আলো দ্বারা, পৃথিবী সৃষ্টি হয়েছে আলো দ্বারা, বিজ্ঞান 250 বছর আগে বলেছেন, 300 নয় 500 নয় 7000 নয় 1200 নয়, বরং আজ থেকে 1500 বছর পূর্বে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দেন, খোলাকাল আরদ মিনান নূরে, আমি আল্লাহ আমার পৃথিবীকে আমি আল্লাহ নূর দ্বারা সৃষ্টি করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ, আপনার বিজ্ঞান বলেছে 250 বছর আগে, কোরআন বলেছে 1500 বছর আগে, 1500 থেকে 250 বাদ দিলে থাকে কত, 1250, আপনি তার গলাটা চেপে একটু উত্তর দিন, তোর আধুনিক যুগের থেকে, তোর বাস্তব পৃথিবীর থেকে, তোর বিজ্ঞানের দুনিয়ার থেকে, তোর আইনস্টাইন গ্যালিলিওর থেকে, আমার ইসলাম কোরআন, আমরা মুসলমানেরা পিছিয়ে নাই, বরং তোদের থেকে আমরা 1250 বছর আগিয়ে আছি, এটা আমরা বুঝিয়ে দিতে পারি না, বুঝিয়ে দেওয়ার দরকার আছে, যে আমরা বিজ্ঞান আগিয়ে নাই, বরং আমরা অনেক আগে আছি, যেহেতু তোমার বিজ্ঞান যদি আজ থেকে 250 বছর আগে বলে এ পৃথিবী সৃষ্টি হয়েছে আলো দ্বারা, আজ থেকে 1500 বছর আগে আমার কোরআন বলছে পৃথিবী সৃষ্টি হয়েছে আলো দ্বারা, বিজ্ঞান বললো 250 বছর আগে, কোরআন বললো 1500 বছর আগে, 1500 থেকে 250 বাদ দিলে থাকে 1250, আধুনিক বিশ্ব আজকে বিজ্ঞানের অগ্রগতির সময় যে পৃথিবীকে নিয়ে গর্ব করে বৈজ্ঞানিক দুনিয়া, তাদের থেকে আমার কোরআন 1250 বছর আগে, আবার আমাদেরকে এসে যদি বলে মেরাব্বাই ওটা তো বললেন নাই, মেনে নিলাম কোরআনে আছে, কিন্তু আজকাল একটা জিনিসের উত্তর দিন। প্রাগ ঐতিহাসিক যুগে যত মানুষ মরেছে, ইসলামের যত যুদ্ধ হয়েছে, বদর ওহদ খন্দক থেকে আরম্ভ করে সাহাবায়ে কেরামরা সব বেশিরভাগ রক্তক্ষরণে মারা গেছে। অতএব তখন ব্যান্ডেজের ব্যবস্থা ছিল না, সার্জিক্যাল ট্রিটমেন্ট হতো না। আজকে সার্জিক্যাল ট্রিটমেন্ট হয়, ব্যান্ডেজের ব্যবস্থা আছে, রক্তক্ষরণ বন্ধ হয়, মানুষ এতে কম মরে। আগে তো রক্তক্ষরণ বেশি হতো। তাহলে মেডিকেল সায়েন্সের অগ্রগতির সময় ইসলাম পিছিয়ে গেল। সত্যি ভাই, এক্ষেত্রেও কি আমরা পিছিয়ে যাব? আবার বলবেন মেহরাব ভাই টিভি আবিষ্কার হয়েছে, টেলিভিশন, ওই টিভির মধ্যে দিয়ে আমরা বিভিন্ন দেশ বিদেশের খেলা দেখতে পাই, ওই টেলিভিশনের মধ্যে দিয়ে আমরা হিমালয় পর্বতটা দেখতে পাই, যেটাকে তিনজিং নন গ্যাটবন্ড হিলারি দেখেছিল, ওই টেলিভিশনের মধ্যে দিয়ে আমরা আটলান্টিক মহাসাগরটা দেখতে পাই, ওই টেলিভিশনের মধ্যে দিয়ে কাছিমের ডিম পাড়া দেখতে পাই। আমার ইসলামের কোনো টিভি ছিল না, অতএব আমার ইসলাম কোথায় পিছিয়ে গেছে আপনি বলতে পারেন? পারেন না। সত্যি আমরা হিমালয় পর্বত ইসলাম দেখাতে পারিনি, আপনি কেন তার কাছে হার মানবেন? তার হাতটা ধরুন আর বলুন একটু আগিয়ে আই শুনবি আই ইসলাম কি পেরেছে। আমার রাসূল যখন হারেস বিন নোমানকে জিজ্ঞাসা করে, ও বাবা হারেস তোমার ঈমানটা কেমন আছে একটু আমায় জানিয়ে দাও, ওই সময় হারেস বিন নোমান বলেছিলেন কান্নি আনজুরু ইলা আরশ রব্বি বারযাম ওয়া কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওরুনা ফিয়া ওয়া কান্নি আনজুরু ইলা আহলিন নারি মুতাযাওরুনা ফিয়া। না না না, আমার ইসলাম কোন দিক দিয়ে পিছিয়ে নাই, আমার ইসলাম কে বলেছে দেখাতে পারে নাই, আমার কোন স্যাটেলাইটের মধ্যে দিয়ে নয়, টিভির স্ক্রিনের মধ্যে দিয়ে নয়। বরং আমার রাসূল হারেসকে যখন বলেন, বাবা হারেস তোমার ঈমানটা কেমন আছে একটু আমায় জানাও, বাবা হারেস তোমার ঈমান কেমন আছে, আমি তো তোমার নবী, আমি পরীক্ষা নিচ্ছি, একবার বলো দেখি তোমার ঈমানটা কেমন আছে এই মুহূর্তে। কোন টিভির স্ক্রিনের মধ্যে দিয়ে নয়, কোন কেবিল লাইনে নয়, স্যাটেলাইটের মধ্যে দিয়ে নয়, বরং হারেস বিন নোমান আমার রাসূলের সামনে দাঁড়িয়ে বলে, হুজুর গো আপনার সামনে দাঁড়িয়ে আমি হারেস যখন উপরের দিকে তাকাই, হুজুর আমি খোদার কসম করে বলছি আমি চামড়ার দুটো চোখে আল্লাহর আরশে আজিমটাকে দেখতে পাই। বলুন সুমা দুনিয়ার বুকে কোন স্যাটেলাইট আছে, কোন কেবিল লাইন আছে, কোন ডিডি ডাইরেক্ট প্লাস আছে, কোন ডিসকভারি চ্যানেল আছে, কোন ন্যাশনাল জিওগ্রাফি আছে, কোন অ্যানিমেল প্ল্যান্টস আছে, নিয়ে আসুন আপনি একটু আমাদের আরশে আজিমটাকে দেখিয়ে দিন। পারবে? পারবে? তাহলে একটু জোরে বলুন তো, বিজ্ঞান আগে না কোরআন? অবশ্যই আগে। আপনি বলবেন মেহরাব ভাই রেডিও আবিষ্কার হয়েছে, মেলবোর্নের মাঠে যখন খেলা আরম্ভ হয়ে যায় এই খাতনের কুঁড়ে ঘরে মাচারের ওপরে বসে আমরা শুনতে পাই, ইসলামে তো রেডিও নাই, তাহলে এবারে বোধ হয় ইসলাম কোথায় পিছিয়ে গেল। আপনি এর আগের জায়গায় আমার শিক্ষিত ভাই যুক্তি দাঁড় করাতে পারে, বিজ্ঞান ও আশপাশ মানে না। কে বলেছে মানে না? ডাকুন ওই পদার্থ বিজ্ঞানের ছেলেটাকে, তাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আজকে কি আইনস্টাইনের কথা অনুযায়ী এই আকাশ একটা লেয়ার নয়? এই সাতটা লেয়ারের পরে একটা স্তর আছে, কোরআন বলে দিচ্ছে এই সাতটা আসমানের পরে একটা স্তম্ভ আছে যেটাকে বলা হয় আরশ আজিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আরশকে তো বিজ্ঞান বিশ্বাস করেছে, দেখাতে পারেনি। আপনি বলবেন মেহরাব ভাই এখন ক্লোনিং বেবি তৈরি হচ্ছে, ক্লোনিং বেবি, ক্লোনিং বেবি বোঝেন? ক্লোনিং বেবি প্রায় পেপারে দেয়, দেখেন না 1978 সালে সর্বপ্রথম টেস্ট টিউব বেবি ব্রন বাই বেলা আগারওয়াল এট বেলভিউ নার্সিং হোম, বেলভিউ নার্সিং হোমে সর্বপ্রথম বিনা বাপে কৃত্রিম ভাবে বাচ্চার জন্ম দেয় বেলভিউ নার্সিং হোমে। আজ থেকে 60 বছর আগে আমেরিকার সব থেকে প্রথম ক্লোনিং বেবি বেবি অর্থাৎ বিনা বাপে জন্ম নিয়েছিল যে মানুষটি, তার নাম হলো আলফ্রেড লিংকন। শুনুন, ইসলামকে বুঝেছেন অনেক ওয়াজ শুনেছেন, এটাও শুনুন। আমেরিকার সব থেকে সম্মানীয় ব্যক্তির নাম কি? বর্তমানে আমেরিকার সব থেকে সম্মানীয় ব্যক্তির নাম বলা হয়েছে মিস্টার আলফ্রেড লিংকন, অর্থাৎ লিংকনের বেটা আলফ্রেড। কেন এর এত সম্মান? একে এত সম্মান দিয়েছে যে আমেরিকার ইউনাইটেড স্টেটে এর ইনকাম ট্যাক্স মাফ। বুঝতে পারছেন তো আপনারা? খুব ফাটা গলা, ভারী গলা, একটু বুঝে নেবেন কষ্ট। ইউনাইটেড স্টেটে তার ইনকাম ট্যাক্স মানে আয় করলে যে কর দিতে হয়, আয় করা লাগে না। কেন? এই আলফ্রেড লিংকন সর্বপ্রথম আমেরিকার বুকের সর্বপ্রথম সাকসেস ক্লোনিং বেবি, সফল বেনা বাপে জন্ম। বুঝতে পারেননি চাচাজিদের? বুঝতে সুবিধা হবে, আগে গরু মোষের বাচ্চা হওয়ার জন্য সেই ডাক্তার ডেকে এনে ইঞ্জেকশন দিতে হতো না? ইঞ্জেকশন দ্বারা বাচ্চা হতো না? তো চাচা, জামানা বদল গিয়া, এখন আর গরু মোষের নাই, মানুষকে ক্লোন দ্বারা ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, তার বাচ্চা হচ্ছে, স্বামীর কোনো দরকার নেই, মেয়েরা মস্তান হয়ে গেছে। কথা বুঝতে পারছেন আমার? অতএব ইঞ্জেকশন দ্বারা মেয়েদেরও বাচ্চা হচ্ছে। তো সর্বপ্রথম এই সিস্টেমটা চালু করে আমেরিকার লস অ্যাঞ্জেলসে কে? মিস্টার আলফ্রেড লিংকনের মায়ের উপরে পরীক্ষা চালানো হয়। তখন আলফ্রেড লিংকনের মা প্রেগনেন্ট হয়, বাচ্চা আসে তার পেটে, সেই বাচ্চার জন্ম হয়, তার নাম হয় আলফ্রেড। এটা বেনাবাপে প্রথম সাকসেস বেবি বলে একে আর সব থেকে বেশি সম্মান দিয়েছে। তাহলে প্রশ্ন করুন, আলফ্রেড লিংকনের বাপের পরিচয় কি? যুক্তিটা আসুন, খেয়াল করে শুনবেন। তাহলে আপনি কি বলবেন? ওর আবার বাপের কি দরকার? ইঞ্জেকশন দিয়ে হয়েছে, ওর মাই তো সব, বলবেন না? ওর বাপের কি দরকার? ওর মায়ের পরিচয়টাই যথেষ্ট। তাই মেহরাব সিদ্দিকী আজ বুক চাপড়ে বলতে থাকে, আজকে আধুনিক বিশ্বে বেনা বাপে জন্ম নিল আলফ্রেড লিংকন, আমেরিকার যদি সব থেকে সম্মানীয় ব্যক্তি হতে পারে তো কি দোষ করেছিল আমাদের মা মরিয়ম যখন ঈসার জন্ম দিল? কেন মা মরিয়মের উপরে কলঙ্কের বোঝা চড়িয়ে দেওয়া হলো? কথা আপনারা বুঝতে পাচ্ছেন? ঘর মে ঘর হতে হুয়ে ঘর ওয়ালো কা কভার নেই হতা। আসলে আমি দেশের ছেলে, আপনাদের কতটা বুঝাতে পারবো আমি জানি না। বুঝলেন? পীর মানে না গায়ে, পীর মানে না মায়ে, পীর মানে না জরু, আর পীর মানে না গরু। কেস হয়ে গেছে তো গায়ের ব্যাপার না। আপনারা বুঝতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। এটা হ্যাঁ দিন না বোঝা যাচ্ছে? তো কি দোষ করেছিল আমাদের আম্মা মরিয়ম? সেও তো বেনা বাপে ঈসা নবীর জন্ম দিয়েছিল। যুক্তিটা আসুন, কেন তোমরা তাকে বলেছিলে ইহুদি সন্ত্রাসবাদীরা তাকে আজ আক্রায়িত করেছিল? মরিয়মের নিশ্চয়ই কোনো অবৈধ সন্তান আপনার সম্পর্ক ছিল, নাউজুবিল্লাহ। তার ঔরসজাত সন্তানই হলো ঈসা। অতএব এই ঈসা হচ্ছে একটি নাজায়েজ ঔলাদ, নাউজুবিল্লাহ। বলেনি আজকে যা শিল তার নোড়া, তারই ভাঙবো দাঁতের গোড়া। আমরাও আজ একটা নয়, দুটো নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ঈসাই ভক্তরাজ বিভিন্ন ভাবে নিজের নবীকে পেটে পেরেক মেরে আটকে ঝুলিয়ে দিতে পারে, কিন্তু মুহাম্মাদের উম্মত নবীদেরকে মানে। তাদের নবী মুহাম্মাদ হলেও ঈসা নবীর হিস্ট্রি পড়েছে, সে যে হক রসুল নবী ছিলেন, তার জন্য মুসলমান আজ লড়তে পারে? পারে না, অবশ্যই পারে। তা আজ আমরা প্রশ্ন করব, তো কি দোষ করেছিল আমাদের মা মরিয়ম যখন আমাদের আম্মাকে যে জিজ্ঞাসা করা হয়, এ মরিয়ম তোমার বাচ্চা জন্ম দিয়েছে, ছি ছি ছি ছি ছি, ওর বাপের নামটা বলো। আরে আমাদের মা কেবল কেঁদেছিলেন আর বলেছিলেন, ওই জাকারিয়াল মেহরাবের মধ্যে যে বাচ্চাটি আরাম করছে তাকে বলো তার পিতৃ পরিচয় সেই জানিয়ে দেবে। তাকে বলো তার পিতৃ পরিচয় সেই জানিয়ে দেবে। বিজ্ঞানের ডেভেলপমেন্টের সময় আজকে ইসলাম যদি পিছিয়ে গিয়ে থাকে, তোমার কথা তো আমি মানতে রাজি নয়। তাহলে একটা নয়, দুটো নয়, হাজার হাজার যুবক এক বাক্যে চিৎকার করে বলবে, আমাদের নবী ঈসাকে যদি তোমরা গালাগাল করে থাকো, ওহে আমেরিকা, সমগ্র বিশ্বের তুলনায় তুমি তো 100 বছর আগিয়ে, তাহলে তোমার দেশের সব থেকে সম্মানীয় ব্যক্তি হচ্ছে একটা হারামজাদা, যেহেতু তার বাপের পরিচয় নেই। আমরা বলতে পারি না? বলতে পারি। বললি বলবে, না না উনি তো ক্লোনিং বেবি, আমি এই ক্লোন কে কে সৃষ্টি করলো আগে তার জবাব দিই। এই ক্লোন কে কে পৃথিবীতে পাঠিয়েছে আগে তার জবাব দিন, বলবেন নিশ্চয় কে পাঠিয়েছে, আরে আপনার কথা শুনি নাও, স্যার আইজ্যাক নিউটন বলছে বিজ্ঞান একটা সৃষ্টি, এর কোন স্রষ্টা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, যদি স্রষ্টা থেকে থাকে এই ক্লোনেরও জন্ম দিল সেই মহান আল্লাহ যিনি কুন ফায়াকুনের দ্বারা পৃথিবী সৃষ্টি করেছেন, আজকে সেই কুন ফায়াকুনের দ্বারা আজ থেকে 2000 বছর আগে বিনা বাপে উইদাউট ক্লোনে ঈসা নবীর জন্ম দিয়েছে, আর 60 বছর আগে আলফ্রেড লিংকন জন্ম দিয়েছে, আগে আমি প্রমাণ করেছিলাম ইসলাম 1250 বছর আগে, এখন আমি প্রমাণ করতে চলেছি এই যে টেস্ট টিউব বেবি বলো ক্লোনিং বেবি বলো এই ক্ষেত্রে 2000 বছর আগে ঈসা নবীর যদি জন্ম হয় আর 60 বছর আগে যদি আলফ্রেড লিংকনের জন্ম হয়, 2000 থেকে 60 বাদ দিলে থাকে কত, 1940, বর্তমান সমাজ, বর্তমান ক্লোনের পৃথিবী, বর্তমান সায়েন্সের অগ্রগতির সময়, আমাদের ইসলাম, আমাদের দ্বীন, আমাদের জাতি, আমাদের ধর্ম, আমরা মুসলিম আপনি পিছিয়ে থাকতে পারেন, আপনার ইসলাম পিছিয়ে নাই, তাহলে আমি এবার যুক্তি খাড়া করব। আচ্ছা তোমরা আজকে ক্লোন দ্বারা তো বাচ্চার জন্ম দিয়ে আলফ্রেড লিংকন কে বিশ্বের বুকে সম্মান দিলে, আমাদের আব্বা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের মায়ের পেট কোনটা একটু বিজ্ঞানের জগতের মানুষ প্রমাণ কর। আমি বলতে পারি না, বলতে পারি, তোমরা যখন বিজ্ঞানকে নিয়ে টালি করছো ইসলামের সাথে, আর আমাদের কিছু অন্ধ মুসলিম ছেলে আছে যারা আজ মলি সাহেবদের কথায় কান না দিয়ে বিজ্ঞান নিয়ে লাফালাফি করছে, তাদের কাছে প্রশ্ন, আলফ্রেড লিংকনের জন্মের জন্য মায়ের পেটের দরকার হয়েছিল, ঈসা নবীর জন্মের জন্য মায়ের গর্ভের দরকার হয়, আজকে টেস্ট টিউব বেবির জন্য টিউবের দরকার হয়, কিন্তু আদম আলাইহিস সালাম কোন পেটে জন্ম নিয়েছে আগে তার জবাব বার, আদম আলাইহিস সালামের মায়ের পেট কোনটা নেই, মা হওয়ার মায়ের পেট কোনটা নেই, হ্যাঁ আমি যাচ্ছি টাইম, আর মায়ের পেট নেই, আদমের মায়ের পেট নেই, না নেই, তাই আমরা সেই বড় বড় বৈজ্ঞানিক যারা আজকে মেডিকেল সায়েন্সের উপরে সার্চ করছে, হাজার হাজার মুসলিম একসঙ্গে তাদেরকে চ্যালেঞ্জ করতে চায়, তোমরা যদি ক্লোনিং বেবির জন্ম দিয়ে আজ বাহাবা দিতে চাও, তাহলে আমাদের আদম নবীকে আল্লাহ মাটি আর পানি একসঙ্গে গুলার পরে বললেন কুন ফায়াকুন আদম তৈরি হয়ে গেল, কুন ফায়াকুন হাওয়া তৈরি হয়ে গেল, তোমরাও যাও মাটি আর পানি নিয়ে, ও বিজ্ঞানের জগতের মানুষেরা ল্যাবরেটরিতে চলে যাও, মাটি আর পানি গোলো, ঘুরে বলো কুন ফায়াকুন আল্লাহ তো কোন ফায়াকুন দ্বারা আদম তৈরি করলেন আর কোন ফায়াকুন দ্বারা হাওয়া তৈরি করলেন, দুজনের মিলন ঘটালেন, তো তোমার বিজ্ঞান যদি আগিয়ে থাকে এই কোন ফায়াকুন দ্বারা তোমার বাপ তৈরি করো আর মা তৈরি করো দেখবে পারবে, তাহলে জোরে বলুন বিজ্ঞান আগে না কোরআন, সকলে বললে অসুবিধা আছে নাকি, সকলে বলুন বিজ্ঞান আগে না কোরআন, কোরআন অবশ্যই আমাদের আগে, অতএব একটা একটা করে যদি আমি যুক্তি তুলি তো সারাটা রাত চলে যাবে পিছনে, কিন্তু সমস্যা ওই জায়গায় আমাদের মধ্যে ইসলামিক চর্চা হয় না, ইসলামকে নিয়ে আলোচনা করা হয় না, ইসলামকে নিয়ে আমরা বসি না, আমাদের মধ্যে সে জিনিসেরই একমাত্র অভাব, আমাদের বাচ্চা বাচ্চা ছেলেদের নিয়ে বসা দরকার, বলো তো আমার রসুলের আব্বার নাম কি, ভাই রসুলের আব্বার নাম কি বল করছি, আব্দুল্লাহ, রসুলের আম্মার নাম কি, রসুলের আপনার দুধমায়ের নাম কি, রসুল পাকের রওজা কোথায়, দাউদ আলাইহিস সালামের কবর কোথায়, বলুন সবাই মিলে, হবে না, তেরে নামের হিরোর নাম কি, এই কে বললি রে, ঠিক দিয়ে দিয়েছি, রাগ করবেন না আমার কথা, তেরে নামের হিরোর নাম কি, কিছু বল না, জানিস বল, জানিস না, দাউদ আলাইহিস সালামের কবর কোথায়, পেটে আসছে তো মুখে আসছে, তেরে নামের হিরোর নাম বলে সালমান খান, এক্ষুনি বলেছে, আমার কথা আপনারা বুঝতে পারলেন না, শুধু হাসাহাসি করে উড়িয়ে দিলেন, কথা বুঝতে পারছেন না, আজকে সিনেমার অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নাম আমরা ভালো জানি, কোন ফিল্মটা কে বার করেছে ইসলামের ইতিহাসের উপরে আমাদের বাড়িতে কোনোদিন চর্চা হয় না, হলেও খুব সীমিত। আমাদের বাড়িতে কম্পিটিশনের দরকার আছে, ইসলামকে নিয়ে জানার দরকার, বুঝার দরকার আছে, ইসলামকে চিনার দরকার আছে, ইসলামকে জানার দরকার। এই যে মহরমুল হারাম মাস চলে গেল, আসুরার রাত্রে মা বেটিকে বলবে আম্মা জান তুমি আসুরার রাত্রে করাকাত নামাজ পড়েছ, মা বলবে 12 রাকাত, বেটি বলবে আমি 24 রাকাত পড়েছি, মা গো মা তোমার কাছে আমি আমার কাছে তুমি হেরে গেলে। তখন মা বলবে তুই করাকা কপারা কোরআন পড়েছিস, বলে আমি 2 পারা পড়েছি, মা বলবে আমি 30 পারা খতম করেছি সারা রাতের মধ্যে, কিন্তু এখন 5টা এক জায়গায় হলো তো খোঁজার বজো আরম্ভ হয়ে গেল, বুঝতে পারছেন না? ওদের বাড়ি কি হয়েছে জানিস? কি হলো গো বন্যা গো, এই আরম্ভ হলো 5টা এক পিস এক জায়গায় হলো খোদার গজব আরম্ভ হয়ে গেল। আমাদের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে একটু আলোচনার দরকার আছে, বুড়ো নানা দাদু যারা আছে তাদেরকে নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন আছে। বাবু আই বস একটু ইসলামিক কুইজ করি, ইসলামকে নিয়ে আলোচনা করি, আয় আমাদের মধ্যে হয় না। মায়ের কদমের নিচে বাচ্চাদের জান্নাত হয়, এই ফাতেমা হতে পারো তুমি নবীর বেটি কিন্তু আমি তোমার মা, তোমার থেকে আমার মর্যাদা বেশি, আমার কদমের নিচে তোমার জান্নাত আছে, এই ফাতেমা তোমার থেকে আমি আয়েশার মর্যাদা বেশি। সঙ্গে সঙ্গে আম্মা জান ফাতেমা বলে ওটা তো বুঝলাম মা, একটি কথার উত্তর দিন আপনি একটু বলুন দেখি, নবীর মর্যাদা বেশি না সাহাবার? আম্মা জান আয়েশা বলে নবী হলো দিন দুনিয়ার বাদশা, সাহাবা হলো তার গোলাম। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে মা গো মা আপনি ঠিক কথা বলেছেন, আপনি হলেন আমার আব্বার গোলামের বেটি আর আমি ফাতেমা দিন দুনিয়ার বাদশার বেটি। সঙ্গে সঙ্গে আয়েশা আবার বলে কিনা এই ফাতেমা ভালো করে শুনে রেখে দাও, তুমি যে দিন দুনিয়ার বাদশার বেটি আমি সেই নবী মোহাম্মদকে বলতে শুনেছি কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার যত মেয়েরা হবে নিজের স্বামীর হাত ধরে জান্নাতে যাবে, ও ফাতেমা ওই দিনে তো তুমি আমার স্বামীর গোলাম আলীর হাত ধরে জান্নাতে যাবে আর আমি আয়েশা দিন দুনিয়ার বাদশা মুহাম্মাদের হাত ধরে জান্নাতে যাব। বলুন সুবহানাল্লাহ, এই কুইজ আমাদের মধ্যে হয়? পরনিন্দা পরচর্চা আমাদের মধ্যে ঘটছে, গঠনমূলক দিকে আমরা অনেকটা পিছিয়ে আছি গঠনের ক্ষেত্রে। বাচ্চা বাচ্চা ছেলে তাদেরকে নিয়ে আলোচনা করুন, আমাদের বসে দরকার আছে, কি এতে হয় না, ঠিক মনের মতো হয়ে ওঠে না। আমার গাড়ি ছিল এর আগে যেটা আপনারা দেখেছেন, ওই গাড়ির বাঁদিকে লক ভাঙা ছিল, কেন জানেন? শ্রীকৃষ্ণনগর ডায়মন্ড হারবার রোড ওখানে জলসাই গেছি, একটা বাচ্চা এরম টানে আর শুধু বলে ফাইটটা যায় ফাইটটা যায় ফাইটটা যায়, বাস্তব বলছি, মাথায় যে বেরিয়েছে একটা যায় ফট লকটা ভাঙবে, কি ফাইটটা যায় রে হুজুর? কিছু না। আরে ফাইটটা যায় কি ফাইটটা যায় হুজুর? কিছু না হুজুর, তোকে বলতেই হবে কি ফাইটা যায় বল, দোবে একটু হুজুর আমার বুকটা ফাইটা যায়। তুই 4 বছরের বাচ্চা ছেলে, তোর এই বয়সে বুক ফাটে যায় কি রে? এইটুকু বাচ্চা তোর বুক ফাটছে কি করে? আমার ড্রাইভার বলছে হুজুর ওই যে ফাইটা যায় আমার বুকটা ফাইটা যায় ওটা হলো বাংলাদেশের গান, কথা বুঝতে পাচ্ছেন? আপনি ভারতের পশ্চিমবঙ্গের কোন একটা থানার প্রত্যন্ত গ্রামের ছেলে, সেই সুদূর বাংলাদেশের ফাইটটা যায় আমার বুকটা ফাইটটা যায় শিখলেন কি করে? আগে জবাব দিন, কি করে শিখলেন আগে তার জবাব করুন। এরকমই একটি বাচ্চা ছিল দিল্লির মেহরলিতে, তিনি আরাম করছেন হযরতে খাজা কুতুবউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু আল্লাহর কোরআন পড়তে আরম্ভ করে দেয়, 14 পারা মুখস্থ শুনিয়ে দেয়, সঙ্গে সঙ্গে বলে তুমি এতটুকু দুধে শিশু বাচ্চা, তুমি আল্লাহর কোরআন 14 পারা কি করে শোনালে, সঙ্গে সঙ্গে বলে ইনদাল মানামে, আমি প্রত্যেক দিন ঘুমোবার সময় আমার মায়ের কোলে শুতাম, আমার মা ছিল আল্লাহর কোরআনের 14 পারার হাফেজা, আমার মা দোলা দিতেন ঘুম দিতেন, আর আল্লাহর কোরআনের 14টি পারা আমাকে শোনাতেন, হুজুরগো আমি আমার মায়ের কোলে শুয়ে শুয়ে আল্লাহর কোরআনের 14 পারার হাফেজ হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, মায়ের কোলে শুয়ে শুয়ে আল্লাহর কোরআনের 14 পারার হাফেজা হয়ে গেছে, হাফেজ হয়ে গেছি, আর আপনার ছেলে বলছে ফাইটটা যায়, বুকটা আমার ফাইটটা যায়। দোষ বাচ্চার দেবেন না, বাচ্চার বাপ মায়ের। ছেলে চুপ করতে যায় না, ও শোনা আমার পাখি আমার ময়না আমার, চুপ কর সব সম্পত্তি লিখে দেবো তোর বেয়ে দেবো, ছেলে আর চুপ করে, রাগের মাথায় দুবার বলে গলা টিপে দেবো, তখন বাপ বলে এরকম করে, দাঁড়াও এক্ষুনি ছেলে চুপ করে যাবে, বুঝে না কিছু, ওই ওটা কি করতে কিনেছো, বলে কি সঙ্গে সঙ্গে কালার টিভিতে সিডি ফিট করা আছে, সিডি গুজে দিল, দেওয়ার পরেই যখন রং রঙিলি হিন্দি সিনেমার ড্যান্স দেখলো, ছেলে তখন বড় বড় চোখ করে দেখে চুপ। আরে ভাই ছেলে তো দূরের কথা, ছেলের বাপ পর্যন্ত চুপ করে যায়, যায় না, দোষ আপনি কার দেবেন, ছেলের বাপের, তুইও বলে লিচ্ছি, হ্যাঁ কচি ছেলে বলছে আমার বাপের, আমার ওয়াজ আপনারা বুঝতে পাচ্ছেন, খালি একটা সাইড না দুটো সাইড কি একটু আপনি বিচার করে দেখুন। আমাদের বাচ্চাদের নিয়ে একটু কম্পিটিশন করা দরকার আছে এই মহরমুল হারাম মাসেতে। আমাদের সরদার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার রাসূলের দুই কোলে দুটি বাচ্চা বসে আছেন, নানাদের অভ্যাস, নাতিদের সঙ্গে একটু ঠাট্টা করা অভ্যাস নেই, আপনার নানা আপনার সাথে করেনি, আমার নানা আমার সাথে করেনি, নানাদের অভ্যাস নাতিদের সঙ্গে একটু ঠাট্টা করবে। মুসলমান, আমার রাসূল গুরুত্বপূর্ণ আলোচনা করতে করতে খালি বাচ্চাগুলোকে বলে হট গোলামের বেটা চুপ, আর ইমামে হাসান রে গেছে, না না খুব সাবধান, আমরা গোলামের বেটা নয়, আমরা শেরে খোদা আলীর বেটা, আপনি গোলামের বেটা বলছেন, ও শোনারে রাগ হয়েছে, কোথায় পাবেন কেচ্ছা কাহিনী গল্প গুজব, নুরুদ্দিন সিদ্দিকীর ছেলে বলে না, আর ওয়া আর রাউজাতুল উলামা নামক কিতাবের মধ্যে আপনি সোনালী অক্ষরে পেয়ে যাবেন এটা। আবার কথা বলে আবার রাসূল বলে চুপ গোলামের বেটা, না না আবার ফের, তো শোনা আমার রাগ করেছে যাও আর বলবো না। আবার কিছুক্ষণ পরে কথা বলতে বলতে বলতে আমার রাসূল বলে চুপ গোলামের বেটা, দুটো বাচ্চার রাগ হয়ে গেছে, দৌড়াতে আরম্ভ করে, দৌড়ে দৌড়ে আব্বাজান হযরত আলীর কাছে যেয়ে বলে আব্বাজান আব্বাজান নানা জান আমাদেরকে গোলামের বেটা বলেছে, আব্বা আপনি তো শেরে খোদা, আপনি তো আলী কেরাম আল্লাহ, আপনি কি গোলাম, না না না নানা জান আমাদেরকে গোলামের বেটা বলেছে, নানা জান কি ঠিক কথা বলেছে, নানা ঠিক বলেছে আব্বু, হযরত আলী বলে না তোমার নানা ঠিক বলেন, তোমার নানা মোটেই ঠিক বলেন, হ্যাঁ আব্বু আব্বা নানার কি বলা উচিত ছিল, বলে তোমার নানার বলা দরকার ছিল, তোমাদের গোলামের বেটা বলেছে তো তোমার নানা ভুল করেছে, তোমার নানার বলা দরকার ছিল, এই গোলামের বেটা হাসান হোসেন তোরাও আমার গোলাম, দূর বাবা আব্বার কাছে বিচার দিলাম, কড়া থেকে চুলোই ফেলে দিলাম, আমাদেরকেও গোলাম করে দিল, বাচ্চা ছেলে বুঝতে পারছে না রাসূলের গোলাম হওয়া মানে তো নিজের নসিব। দুজন মিলে এবারে টাইট প্রোগ্রাম করে, নানাকে কি করে হারানো যায়, নানাকে কি করে হারানো যায়, দুজন মিলে প্রোগ্রামিং আরম্ভ করেছে, এই ছকে যাব এই ছকে যাব, এই করব সেই করব, নানাকে আজ হারিয়ে ছাড়ব। যেমন করে হোক ভাই আমাদের নানা আমাদের সঙ্গে অনেক সময় কম্পিটিশন করে দেখবেন, না না না নানি চিনা যাবে না, বুড়ো হয়ে মরতে চলেছে, দাড়ি ঘোপ রাখে না, এখনো অনেকে আছে, সে মুখ একদম কুঁচকে ঢুকে গেছে ভেতরে, এখনো বিড়ি টেনে টেনে বিড়ির বাপের নাম ভুলিয়ে দিচ্ছে, ভাই নানা এবার নাতিকে ডাকছে, চলে আয় নাতি একটু কম্পিটিশন হবে, কি কম্পিটিশন হবে, চল্লিশ বছরে চায়ের দোকানের মাচাই বসে তাস পিটা অভ্যাস, বুঝতে পারছেন না? বুড়ো হয়ে এক পা গড়ে এক পা হচ্ছে ওপরে, নাতিদেরকে বলে ওরে নাতি আমি আর চায়ের দোকান পর্যন্ত যেতে পারি না, আয় তোদের সাথে একটু কম্পিটিশন করি। বলে না না কি কম্পিটিশন, বলে 29 খেলি চল। 29 বোঝে এদিককার লোক? বোঝে ও ভুল করে। www.anibar.in